رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আজকের আলোচনায় আল্লাহর প্রতি ভরসা, আল্লাহর প্রতি পূর্ণ ইয়াকিন, একিন যাকে বলি আমরা, পূর্ণ প্রত্যয় বা পরিপূর্ণ বিশ্বাস, তার উপরে ভরসা, তার উপরে নির্ভরশীলতা ইত্যাদি। যখন আমরা আল্লাহকে বিশ্বাস করব, তখন আমাদের উচিত তারই উপরে ভরসা করা। কেন? তিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের রুজিদাতা, তিনি আমাদের রোগবালা দেন, তিনি রোগবালা দূর করেন, তিনি খেতে পড়তে দেন। সুতরাং তারই উপরে ভরসা করা আমাদের উচিত। ভরসা আমরা কিভাবে করব? ভরসা মানে কি এই যে ঘরে বসে থাকব বা হাত পা না নড়িয়ে আমরা কেবল পানিতে ভেসে যাব, বলবো আল্লাহ তুমি আমাকে বাঁচাও বাঁচাও, ছাতা কাটবো না? মরুভূমিতে উঁট বেঁধে আল্লাহর উপর ভরসা করবো, নাকি উঁট ছেড়ে দিয়ে বলবো আল্লাহর ভরসা? ব্যবসা করে, ব্যবসা করার মাধ্যমে আমরা ব্যবসা করতে করতে আল্লাহর উপর ভরসা করবো, না ব্যবসা না করি আল্লাহর উপরে লাভের ভরসা করবো? চাষ করে, জমিতে চাষ দিয়ে বীজ বপন করে আল্লাহর উপর ভরসা করবো, না বীজ বপন না করি বলবো আল্লাহর উপর ভরসা, ধান দেওয়া আল্লাহ ধান দিয়ে দেবে? বীজ বপন করে আল্লাহর উপরে ভরসা করতে হবে। এক লোক ছিল, বন্যার সময়ে তাকে বলা হলো, সরকারের তরফ থেকে বলা হলো যে এলাকাতে বন্যা আসবে, নদীর বাঁধ ভেঙে যাচ্ছে, এখান থেকে সরে যাও। তো সে বললো আমি আল্লাহর উপরে ভরসা করি, আল্লাহ আমাকে ধ্বংস করবে না। সরল না, বন্যা এসে গেল, গ্রামে পানি ঢুকে গেল, একতলার উপরে সে বসে আছে। হেলিকপ্টার এলো তাকে তোলার জন্য, তবু সে বললো আমি আল্লাহর উপরে ভরসা করি, আমি ধ্বংস হব না, আমি কোথাও যাব না। তারপরে ওই যে বোট না কি বলে, হ্যাঁ, সেই বোট এসে তাকে উদ্ধার করার চেষ্টা করলো, কিন্তু তবুও সে বললো আমি আল্লাহর উপরে ভরসা করি, আমি যাব না। অবশেষে সে কি হয়ে গেল, পানিতে ভেসে গেল। মরার পর সে আল্লাহকে বলছে, এটা গল্প আর কি, আল্লাহকে বলছে আল্লাহ তুমি তো বলেছো যে আমার উপরে ভরসা করে, আমি তা হ্যাঁ উপায় বের করে দিই, তো আমি তোমার উপরে ভরসা করলাম, অথচ আমি মরলাম কেন? তুমি আমাকে বাঁচার ব্যবস্থা করলে না কেন? তো আল্লাহ বললেন হেলিকপ্টার কে পাঠিয়েছিল, স্পিড বোট কে পাঠিয়েছিল? ইয়েমান থেকে কিছু লোক এসেছিল হজ করতে, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কাছে খবর গেল যে ওরা হচ্ছে মুতাওয়াক্কিলিন, মুতাওয়াক্কিলুন, না আল্লাহর উপর ভরসা করি কারি। আল্লাহ তাআলা কি বলছেন, মুতাযাওয়াদু ফাইন্না খায়রা যাদি তাকওয়া। হজ করতে যাবে, হজ করার সময় কি করো, যার ক্ষমতা আছে সে হজ করতে যাবে, হজের সময়ে পাথেয় সংগ্রহ করো, আর তাকওয়ার পাথেয় তো লাগবেই। কিন্তু যদি কেউ বলে না আমি আল্লাহর উপর ভরসা করি, আল্লাহর রাহে বেরিয়ে গেলাম, যে তোমার যখন শুনলেন যে এরা আসলে মুতাওয়াক্কিলুন নয়, এরা হচ্ছে আসলে মুতাআকিলিন, তার মানে লোকের কাছে হাত পেতে পেতে ভিক্ষা করে খায়। এমনি খেতে পাবে না, এমনি খেতে পাবে, ভিক্ষা করতে হবে, চাইতে হবে, আর না হয় না খেয়ে মরতে হবে। একে ভরসা বলে না, ভরসা হলো উঁট বাঁধো, তারপরে আল্লাহর উপরে ভরসা করো। এদিন আমাদের বাংলাতে বলে ভগবান তরাও, ওই যে পানিতে পড়ে গেছে ভগবান তরাও, তখন ভগবান কি বলে, হাত পা তো নড়াও, হাত পা নড়াও তবে তুমি তরাবো। সহযোগিতা নিজের তরফ থেকে আগে, আল্লাহ তালা তকদিরে সবকিছু লিখে রেখেছেন ঠিকই, তকদিরে বিশ্বাস করতে হবে, কিন্তু ভরসা করলে হবে না। কারণ মানুষের এখতিয়ার আছে, বান্দার এখতিয়ার আছে, মানুষের যখন এখতিয়ার আছে তখন মানুষকে কাজ করে যেতে হবে। তকদির নিজের কাজ করবে আর মানুষের তদবির নিজের কাজ করবে। কুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকালা, যার ভাগ্যে যা লেখা আছে তা তার জন্য সহজ হয়ে যাবে। কাজ করতে হবে, চুপ করে বসে থাকলে হবে না। আল্লাহ তাআলা বলছেন হে আমালু, তোমরা কাজ করো, কাজ করো, এ নয় যে কাজ না করেই ভরসা করবে, জান্নাতের ভরসা করবে কিংবা রুজির ভরসা করবে, এটা তোমাদের জন্য উচিত নয়। চলুন আমরা আয়াত এবং হাদিসে এ ব্যাপারে আরো কিছু স্পষ্ট বুঝতে পারবো। মহান আল্লাহ বলছেন এক জায়গায় সূরা আহজাব 22 নম্বর আয়াত, ওয়ালাম্মা রাআল মুমিনুনাল আহজাবা ক্বালু হাযা মা ওয়া'আদানা আল্লাহু ওয়া রাসূলুহু ওয়া সাদাকা আল্লাহু ওয়া রাসূলুহু ওয়া মা যাদাহুম ইল্লা ঈমানা ওয়া তাসলিমা। যখন আল্লাহ এবং রাসূল কোনো কিছুর ওয়াদা করেন, ওয়াদা করার পর যখন সেই ওয়াদা এসে যায়, সৈন্য যখন দেখলেন মদিনাতে আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি দেখলেন আহজাবের যুদ্ধে, তখন তারা কি ভয় পেয়েছিলেন? ভয় না পেয়ে কি বলেছিলেন? তাদের কি হয়েছিল? মা যাদাহুম ইল্লা ঈমানা ওয়া তাসলিমা, তাদের ঈমান বৃদ্ধি হয়েছিল, তাদের ঈমান বৃদ্ধি হয়েছিল, ঈমান মজবুত হয়েছিল। এ নয় যে খালাস আল্লাহ আমাদেরকে ধ্বংস করে দেবে, খালাস না, ঈমান মজবুত হয়েছিল এবং আত্মসমর্পণ ও আনুগত্য বৃদ্ধি পেয়েছিল। অন্য এক আয়াতে বলছেন আল্লাযীনা ক্বালা লাহুমুন নাসু ইন্না নাসা কাদ জামাউ লাকুম ফাখশাউহুম ফাযাদাহুম ঈমানান ওয়া ক্বালু হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। দেখো মক্কার লোকরা তোমাদেরকে ধ্বংস করতে আসছে, ধ্বংস করতে আসছে এই খবর শুনে মুসলমানরা কিন্তু ঘাবড়ে যায়নি, তারা কিন্তু ভয় পায়নি। যাদেরকে লোকেরা বলেছিল যে তোমাদের বিরুদ্ধে লোক জমায়েত হয়েছে, সংঘবদ্ধ হয়েছে, এবার তোমাদেরকে ধ্বংস করবে, সুতরাং তোমরা তাদেরকে ভয় করো, কিন্তু এই কথা তাদের বিশ্বাস দৃঢ়তর করেছিল, ঈমান বাড়িয়ে দিয়েছিল, এই কথা শুনে তাদের ঈমান বেড়ে গেছিল। ওয়া কালু বলেছিল কি? হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। সুরিয়াতে এখন যারা বিপদগ্রস্ত হয়েছে সরকারের তরফ থেকে, এখন বোমা হামলা হচ্ছে, কত খুন হচ্ছে, হত্যা হচ্ছে, তারা কি বলছে? কেবল হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ বাঁচালে তবে তার কোনো উপায় নেই, না কারেন্ট আছে, না পানি আছে, না খাবারের ব্যবস্থা আছে, না ওষুধপত্র আছে, ছেলে আঘাতপ্রাপ্ত হয়েছে, তার চোখের সামনে দেখতে হচ্ছে সে মারা যাচ্ছে, কিছুই করার নেই, ঘর থেকে বের হওয়ার রাস্তা বন্ধ হয়ে আছে, ওষুধ ডাক্তার নেই, ওষুধ নেই, কিছু নেই, সব বন্ধ, চোখের সামনে মরছে, তাদের কোনো উপায় নেই, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। যখন এইভাবে মানুষের বিরুদ্ধে, আপনার বিরুদ্ধে যদি কেউ লাগে, আপনার বিরুদ্ধে যদি কেউ লাগে, কোন লোক লাগে, আপনি জানেন যে আমি হকপন্থী কিন্তু বিরোধীরা আমার পিছনে লেগেছে, তাহলে কি বলতে হবে? হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। চোখের বালি যদি হন আপনি, আপনি যদি চোখের বালি হন, আপনার প্রতি হিংসা মানুষের, আপনার উন্নতি হচ্ছে, আপনার নাম ছড়াচ্ছে, তখন লোকেরা, আপনার ঘরের লোক পর্যন্ত আপনার কি করছে? হিংসা করছে, আপনার বদনাম ছড়াচ্ছে, আপনাকে ডাউন করার চেষ্টা করছে, আপনাকে নিষ্পিষ্ট করার চেষ্টা করছে, আপনার বদনাম নামের জায়গায় বদনাম পরিবর্তন করছে, তখন আপনি কি বলুন? হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। ওরা বলেছে, সাহাবরা বলেছিলেন, ফান কালাবু বি নি'মাতি মিনাল্লাহি ওয়া ফাযল লাম ইয়ামসাসহুম সু ওয়াত্তাবউ রিদওয়ানাল্লাহ ওয়াল্লাহু যুল ফাযলিন আযীম। এর ফলে কি হয়েছিল? তারা আল্লাহর নিয়ামত ও অনুগ্রহ সহ ফিরে এসেছিল, কোন অনিষ্ট তাদেরকে স্পর্শ করেনি, এবং আল্লাহ যাতে সন্তুষ্ট হন তারা তারই অনুসরণ করেছিল, আর আল্লাহ মহা অনুগ্রহশীল। হাসবুনাল্লাহ নি'মাল ওয়াকিল মানে কি? এই যে দোয়াটা বলবেন এই সময়ে, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, সমস্ত লোক আমার বিরোধী, হাসবুনাল্লাহ, খালাস, আমার জন্য আল্লাহই যথেষ্ট, ওয়া নি'মাল ওয়াকিল, আর উত্তম উকিল, উকিল ধরো না হলে পার পাবে না। আরে নি'মাল ওয়াকিল কে? আল্লাহ, তোর সর্বশ্রেষ্ঠ উকিল হলো আল্লাহ, অন্য উকিল তোর পার করতে পারবে না, উকিল ধরতে হলে কাকে ধর? আল্লাহকে ধর, নি'মাল ওয়াকিল, তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ উকিল, সর্বশ্রেষ্ঠ কর্ম বিধায়ক, সুতরাং উকিল ধরা প্রয়োজন নেই, সরাসরি তাকেই ধরতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়া তাওয়াক্কাল আলাল হাইয়্যিল লাযী লা ইয়ামুত, চিরঞ্জীব, যার কোনো মৃত্যু নেই তারই উপরে ভরসা করো, যে মারা যাবে, যে মারা গেছে তার উপরে না, তার উপর ভরসা করো, চিরঞ্জীব আল্লাহর উপর ভরসা করো, যার কোনো মৃত্যু নেই, যিনি সদা জাগ্রত, যিনি যার জ্ঞান কোনো সময়ের জন্য কোন প্রাণী থেকে বা কোন কিছু থেকে অন্তর্হিত হয় না, দূর হয়ে যায় না, সব সময় তিনি জ্ঞান রাখছেন, খবর রাখছেন কোথায় কি ঘটছে। তা এমন লোক, এমন এমন সত্তার উপরে তোমরা কি করো, ভরসা করো, নির্ভর করো, কোন এমন ব্যক্তির উপরে, কোন এমন জিনিসের উপরে নির্ভর করো না যার কোনো প্রাণী নেই। যেমন পাথরের উপরে ভরসা করে কেউ, কেউ গাছের উপরে ভরসা করে, হ্যাঁ, তারপরে কেউ তাবিজের উপরে ভরসা করে। এক লোক এসেছে বাংলাদেশ থেকে, ধরে নিয়েছে আমাদের হায়া থেকে, বলছে দেখো তাবিজ না হুজুর, আমার মা কয়েছে তাবিজ যদি নষ্ট হয়ে যায় তা আমার সর্বনাশ হয়ে যাবে, আমার বিপদ হবে। তাবিজের উপরে কত ভরসা, তাবিজের উপরে কত ভরসা, যেন অ্যাটম বম বাঁধা আছে একদম, খালাস তার কাজ কেউ ঘেঁচবে না, কোনো জিন না, না কোনো শয়তান না, কোনো মানুষ কেউ তার কাজ ঘেঁচবে না। কিসের উপর ভরসা? তাবিজের উপর ভরসা। আরে জান নাই কিচ্ছু নেই, এর উপর ভরসা কেন? ভরসা কার উপরে করো? যার জান আছে, আবার যার জান আছে কিন্তু মারা যাবে কিংবা মারা গেছে তার উপরে ভরসা না। ভরসা করতে হলে কার উপরে করো? ওয়া তাওয়াক্কাল আলাল হাই আল্লাযী লা ইয়ামুত, যার কোনো মরণ নেই, যিনি চিরঞ্জীব সদা জীবিত, যিনি ছিলেন এবং থাকবেন, যিনি ছিলেন আছেন এবং থাকবেন, তারই উপরে ভরসা করো। অন্য আয়াতে আল্লাহ বলছেন ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, মুমিনদের উচিত আল্লাহর উপরেই ভরসা করা, মুমিনদের উচিত অন্য কারো উপরে ভরসা করা নয়, কাদের কারো উপরে ভরসা করা উচিত? কেবল আল্লাহর উপরে ভরসা করা উচিত। কাজের সিদ্ধান্ত নিলেন, কাজটা করবেন, যেই হোক, বড় বড় ব্যবসা হোক, বিবাহ হোক, আরো কিছু হোক, তার কারণ আপনি জানেন না যে এটা আপনার কেমন হবে, ব্যবসাটা আপনার লাভ হবে না হবে না, বিয়েটা আপনার সার্থক হবে না হবে না, সফল বিবাহ হবে না হবে না। এমন তো বিবাহ দু মাস, চার মাস, ছ মাস, দু বছর, ছ বছর পর তালাক হয়ে যায়, তাই না? এটা সফল বিবাহ হবে না হবে না আপনার জানা নেই, কিন্তু তার আগে কি করতে হবে? তাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা করে নামতে হবে যে কোনো কাজে, তাওয়াক্কাল আলাল্লাহ বলে নামতে হবে। ফাইজা আজামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, কোনো কিছু করতে সংকল্পবদ্ধ হলে, সংকল্প গ্রহণ করলে আল্লাহর উপরে নির্ভর করো, আর সঙ্গে সঙ্গে ভবিষ্যতে কোনো কাজ করব বললে কি বলো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তার মানে আল্লাহর চাওয়ার সাথে, আল্লাহর ইচ্ছার সাথে আপনার ইচ্ছাকে, আপনার কর্মকে যুক্ত করে দিলেন, যাতে করে জয়যুক্ত হয়, যাতে করে কর্ম জয়যুক্ত হয়। সুতরাং ইনশাআল্লাহ বলুন, আর যা ঘটে গেছে তার জন্য কি বলুন? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। যদি কোনো বিপদ ঘটে যায় তাহলে কি বলুন? কদ্দারাল্লাহু ওয়া মা শাআ ফাল। আর যদি কোনো ভালো খবর হয়, মাশাআল্লাহ এটা হয়েছে, মাশাআল্লাহ পাস করেছে, মাশাআল্লাহ সন্তান হয়েছে, মাশাআল্লাহ এত লাভ হয়েছে, মাশাআল্লাহ, সমস্ত কিছু আল্লাহর ইচ্ছাধীন, আল্লাহর ইচ্ছা ছিল বলে হয়েছে, খারাপ হোক চাহে ভালো হোক, সুতরাং সবকিছুই আল্লাহর উপরে, আর আল্লাহর উপরে নির্ভরশীল হওয়া উচিত। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন ওমা ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, আল্লাহর উপরে ভরসা করে লাভটা কি হুজুর? যদি কেউ আল্লাহর উপরে ভরসা করে তাহলে আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যান, দরকার নেই আর কোনো সৃষ্টির দরকার নেই, আর সৃষ্টি উপকার আর আল্লাহর উপকার কোনটা বেশি ভালো, কোনটা বেশি বড়, কোনটা বেশি শক্তিশালী মজবুত? অবশ্যই সৃষ্টিকর্তা, সৃষ্টি আর সৃষ্টিকর্তা তো এক হতে পারে না, সুতরাং সরাসরি যদি সৃষ্টিকর্তা আপনার যদি প্রতিনিধি হন কিংবা কর্ম বিধায়ক হন, তত্ত্বাবধায়ক হন, তাহলে আপনার আর কোনো অসুবিধাই থাকতে পারে না, যেহেতু আল্লাহ আপনার দায়িত্ব নিয়েছেন আপনার সকল সকল কাজের, আপনার লাভের, আপনার রুজির, আপনার আপনার বেহেস্তের দায়িত্ব কার উপরে? আল্লাহর উপর। যদি আল্লাহ নিয়ে থাকেন তাহলে আল্লাহ যথেষ্ট, যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হন। অন্য এক আয়াতে আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিনদের গুণ, বিশ্বাসীদের গুণ, মুসলমানদের গুণ কি? ইযা যুকিরাল্লাহ, আল্লাহ আল্লাহ উল্লেখ হলে, আল্লাহর কথা বলা হলে, আল্লাহর নাম উচ্চারিত হলে, কি হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের মন ভীত হয়, অন্তর ভীত হয়। কেমন ভীত হয় একটা উদাহরণ শুনবেন? এখন আমি আল্লাহর নাম বলছি, আপনার ভয় লাগছে? কোন সময় ভয় লাগে বলুন তো? শুনুন উদাহরণ, উদাহরণ শুনুন। আপনারা জানেন যে বানি ইসরায়েলের যুগে ওই যে আপনার তিন লোক দিয়ে খাও, তবু গোত্র ব্যবসা করো না, দেহ খাটিয়ে খাও, দেহ ব্যবসা করো না, রূপ ব্যবসা করো না। রূপের ব্যবসা বৈধ নয়, কারণ রূপ যেহেতু একই লোকের জন্য, স্বামীর জন্য, এই ব্যবসা বৈধ নয়, হারাম, হারাম উপার্জন। কিন্তু নিরুপায় হয়ে অনেক মহিলা এই দেখেন এই সময়ে কি করবে, কোন জায়গায় টাকা পয়সা পাচ্ছে না, ছেলের অপারেশন করতে হবে কেউ টাকা দিচ্ছে না, বাবার অপারেশন করতে হবে কেউ টাকা দিচ্ছে না, বহু জায়গায় গেলে ধাক্কা খেয়ে খেয়ে মহিলা কেউ নেই, বেড়াচ্ছে তার বাড়িতে কেউ নেই, পুরুষ মানুষ নেই, ভাই নেই। মহিলা যখন তার রূপ যৌবন নিয়ে কারো কোন পুরুষের কাছে যায়, তখন পুরুষ প্রলোভন দেয়, ওই লম্পট যারা তারাই তো ভালো মানুষ, তা করবে না, কিন্তু ভালো মানুষ ঋণ দিয়ে সাহায্য করতে পারে না, তার সমর্থন নেই, লম্পট টাকা দেওয়ার বিনিময়ে তার কাছে দেহ চায়, বাধ্য হয়ে যায়, সে মহিলা বাধ্য হয়ে গেছিল। তারপর যখন শেষ মুহূর্ত এলো, তখন সেই মহিলার মনে আল্লাহর ভয় ছিল, একে কি বলা হয় তাকওয়া, আল্লাহর ভয় ছিল। যখন সে মিলন উদ্দেশ্যে কাছাকাছি হলো, মহিলা বলল ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো এবং আমার কৌমার্য, আমার কুমারিত্ব, আমার সতীচ্ছল নষ্ট করে দিও না, কারণ আমি অবিবাহিত, আমার বিয়ে হয়নি, আর তুমি আমার স্বামীও নও, তোমার হক নেই, তোমার অধিকার নেই যে তুমি আমার কৌমার্য, কুমারিত্ব নষ্ট করবে, আমি কুমারী মেয়ে। যেই বলা সেই পুরুষ ওই অবস্থাতে তাকে ছেড়ে দিয়ে, সব থেকে সে বলছে যে আমার সব থেকে প্রিয় ছিল সেই, ভালোবাসছে তাকে, তার থেকে প্রিয় আর কেউ ছিল না, অথচ আমি সেই অবস্থাতে শেষ মুহূর্তে আমি তাকে বর্জন করে উঠে গেলাম আল্লাহ তোমার ভয়ে। এমন কি আমি যে টাকাগুলো দিয়েছিলাম, আমি যে দিনারগুলো দিয়েছিলাম, তাও আর ফেরত নিয়ে নেই, দেখছেন ভয় কম করতে হবে, আল্লাহর নাম শুনলেই খালাস, সুবহানাল্লাহ, আল্লাহর ভয়। যখন পাপে যাবেন, পাপ করতে যাবেন, তখন আল্লাহর ভয় থাকা উচিত, কিন্তু ভয় হলো না, ভাবলেন আল্লাহ কারিম, কিন্তু যদি কেউ আপনাকে আল্লাহর শরণ দেয়, তখন কি করা উচিত, ওয়াজিলাত কুলুবুহুম, মোমেনদের যাদের ঈমান থাকবে তাদের হৃদয় কি হবে, প্রকম্পিত হবে, ভয়ে কেঁপে উঠবে। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, দ্বিতীয় গুণ, যখন আল্লাহর আয়াত পাঠ করা হবে, তখন কি হবে, যাদাতহুম ঈমানা, তাদের ঈমান বৃদ্ধি পাবে। সবাই ঈমান কি সমান? না, কম বেশি আছে না, আল্লাহ নবীর ঈমান আবু বকরের ঈমান কি সমান হতে পারে? আবু বকর আর আপনার ঈমান কি সমান? না না, ঈমান মানুষের ঈমানের তারতম্য আছে, কম বেশি হয়, কখনো বাড়ে কখনো কম, হ্যাঁ খারাপ কাজ করলে কমে যায় আর ভালো কাজ করলে বেড়ে যায়। যখন আল্লাহর আয়াত পাঠ করা হয়, সঙ্গে সঙ্গে তার ঈমান কি হয়, বৃদ্ধি পায়। আল্লাহু আকবার, আয়াত পাঠ করছে, তার ব্যাখ্যা করা হচ্ছে, এইসব আয়াত আল্লাহর গুণাবলী, আল্লাহর আহকাম শুনে তার মনের ঈমান কি হয়, তাজা হয়, আর ঈমান পূর্ণ হয় না, হয় না, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমান তোমাদের বুকে পূর্ণ হয় যেমন কাপড় পূর্ণ হয়, কাপড় পড়তে পড়তে পূর্ণ হয়ে যায়, তারপর ছিঁড়ে ফেটে যায়, ঠিক ওই রকম ইমামের ইমানের অবস্থা। সুতরাং তোমরা আল্লাহর কাছে দোয়া করো যেন আল্লাহ তাআলা তোমাদের ঈমান নবায়ন করে দেন। ঈমান নবায়ন করা দোয়া করতে, আল্লাহুম্মা জাদ্দিদুল ঈমান ফি কুলুবিনা, ঈমান পূর্ণ হয়। কোরআনের আয়াত পাঠ করলে ঈমান কি হয়? তাজা হয়, নতুন হয়, আর সেই সঙ্গে ঈমান বৃদ্ধি পেতে থাকে, বাড়ে। তিন নম্বর গুণ, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, নিজ প্রতিপালকের উপরে তারা কি করে? ভরসা করে, নির্ভর করে, তারা আল্লাহর উপরেই ভরসা রাখে, সব কিছুতে আল্লাহর উপরই ভরসা রাখে। এমন কি যখন সে ঘর থেকে বের হয়ে যায়, নিজের কাজে যায়, মাঠে যায়, চাকরিতে যায়, যে কোনো জায়গায় যায়, তখন কি বলে? বিসমিল্লাহি তাওয়াক্কাল আল্লাহ। যখন এই কথা বলে, আল্লাহর উপর ভরসার কথা বলে, তখন তার তরফ থেকে এক ফেরেশতা মোতায়েন হয়ে যায় তার দেখাশোনার জন্য, তাকে রক্ষা করার জন্য ফেরেশতা মোতায়েন হয়ে যায়, আর ফেরেশতা তখন তাকে রক্ষা করে থাকে। সুতরাং মুসলমানের কাজ হলো যে সর্ব অবস্থাতে সব সময় আল্লাহর উপর ভরসা করবে, যে কোনো কাজে আল্লাহর উপর ভরসা করবে। তবে হ্যাঁ, একটা কথা, আল্লাহর উপর যে ভরসা করবেন এ নয় যে যখন সমস্ত ওসিলা বন্ধ হয়ে গেল, প্রথমে চেষ্টা করলেন খুব এদিক সেদিক, হ্যাঁ, যে দেখলেন যার উপায় নেই তখন এবার আল্লাহর কাছে, বলে যার কেউ নেই তার আল্লাহ আছে বলে না, আর যা সবাই আছে তার আল্লাহ নেই না, যার কেউ নেই তার কথা হলো, সব দুয়ার বন্ধ কিন্তু আল্লাহর দুয়ার খোলা, কে বললো? সবসময় আল্লাহর দুয়ার সবসময় খোলা আছে, তাই না? জয়নুল ভাইকে প্রশ্ন করি, এক ব্যক্তিকে বাংলাদেশ যেতে হবে হঠাৎ, তার স্ত্রীর খুব অসুখ, যেতেই হবে, আগামী কালকের মধ্যে না গেলে সর্বনাশ হয়ে যাবে, বুঝতে পারলেন? সকাল থেকে বেচারি ছুটলো, ভিসা লেগে গেল, হ্যাঁ, খুব তাড়াতাড়ি করলো, টিকিট পাচ্ছে না, ছুটলো এখানে ছুটলো মাঝমাঠ, টিকিট অফিসে সেখানে টিকিট পেলো না, বলো রিয়াজে যাও, রিয়াজে গেল সেখানে টিকিট পেলো না, বললো কি মন্ত্রীর দরজায় যাও, মন্ত্রীর দরজায় গিয়ে মন্ত্রীর কোটা খালি থাকে, সেই কোটা দিলে পরে স্পেশাল কোটাতে তুমি চলে যাবে, দিয়ে কোথাও পেলো না, শেষকালে রাত হয়ে গেল, রাত্রিবেলায় রাত বারোটার পরে গভীর রাত্রে নামাজের পাটি বিছিয়ে বা মশাল্লা বিছিয়ে আল্লাহর কাছে কান্না করে, আল্লাহ গো সব দোর বন্ধ কিন্তু তোমার দোর খোলা আছে, এখন তুমি যদি ব্যবস্থা না করো তো আমার ব্যবস্থা আর হবে না, কাল আমাকে বাংলাদেশ যেতেই হবে, তুমি আমার ব্যবস্থা করে দাও, আমার টিকিটের ব্যবস্থা করে দাও, এই বলে রাত্রে কান্নাকাটি করতে, লোকটা ঠিক করলো না ভুল করলো? যখনই পেলো তখনই আল্লাহর উপরে ভরসা করেছিল, আল্লাহর উপরে ভরসা করে তো আবার ঠিক করে যেতে হতো, কিন্তু তার আগে সব জায়গা থেকে লাথি খেলো, শেষকালে আল্লাহর দরজায় গিয়ে বলছে আল্লাহ গো তুমি ছাড়া কেউ নেই, আহা, এতক্ষণ তোমার আল্লাহ ছাড়া সবাই ছিল, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে বড় হয়েছে আমি, তাই না? হায় হায় হায়, যখন তোমার কেউ ছিল না তখন আমি, সব সময় আল্লাহ আমাদের, এটা আমাদেরকে মনে রাখতে হবে। সুতরাং মুমিনের গুণ তিনটি, কি বলা হলো? যে আল্লাহর স্মরণ এলে, আল্লাহর উল্লেখ হলে পরে তার হৃদয় কি হবে? ভয়ে কাঁপবে। দু নম্বর হচ্ছে কোরআনের আয়াত পাঠ করা হবে, তার ঈমান বৃদ্ধি হবে। তিন নম্বর হচ্ছে কেবল আল্লাহর উপরে ভরসা করবে। এবার চলুন হাদিস, আল্লাহর উপরে ভরসা করার ফজিলত কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রুইদাত আলাইয়াল উমাম ফারাআইতু আন-নাবিয়্যা ওয়া মা'আহু রাহীত, ইবনে আব্বাস হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু বলেন আমার কাছে সকল উম্মত পেশ করা হলো, যেভাবেই হোক আল্লাহ তাআলা নবীর উপরে সকল উম্মত পেশ করলেন, আমি দেখলাম কোন নবীর সাথে কতিপয় মানে তিন থেকে সাত জন অনুসারী লোক রয়েছে, নবী আর তার অনুসারী কজন? তিন থেকে সাত জন, কোনো জরুরি নয় যে আপনি দাওয়াত দেবেন আর আপনার সঙ্গে হাজার হাজার লক্ষ লক্ষ বা লক্ষ মুরিদ কোটি মুরিদ, হ্যাঁ এত মুরিদ, আরে কোনো জরুরি নয় লক্ষ কোটি মুরিদ হবে, হাজার মুরিদ হবে, পঞ্চাশ ত্রিশ জন, জরুরি নয়, নবী তার পিছনে মাত্র তিনটে লোক, নবী তার নিজের দায়িত্ব পালন করেছেন, হেদায়েত পৌঁছানোর মালিক কে? আল্লাহ। সুতরাং জরুরি নয় তুমি তাকাইও না, তুমি তুমি দায়ী হয়ে তুমি খবরদার ভয় পেও না, অথবা নিজে মন মারা হেও না, নিজেকে হ্যাই মনে করো না, তুচ্ছ মনে করো না, তোমার সঙ্গে কেউ নেই, তোমার ডাকে কেউ সাড়া দেয়নি, সমস্যা নেই, তুমি তোমার কাজ করে যাও। হেদায়েত তুমি করবে, আল্লাহ তাআলার হাতে হেদায়েত, তুমি পথ দেখাও, পথ চালাবার মালিক কে? আল্লাহ। সুতরাং ভয় নেই। আমি দেখলাম কোন নবীর সাথে কতিপয় মাত্র 3 থেকে 7 জন অনুসারী, কোন নবীর সাথে 1 অথবা 2টি মাত্র লোক রয়েছে, কোন নবীকে দেখলাম তার সাথে কেউ নেই, তার সাথে কেউ নেই, কোন নবী কোন লোকই তার আহ্বানে সাড়া দেয়নি, কোন নবীকে দেখলাম তার সাথে কেউ নেই। ইতিমধ্যে বিরাট একটি জামাত আমার সামনে পেশ করা হলো, আমি মনে মনে ভাবলাম এটাই আমার হয়তো আমার উম্মত, এটাই আমার উম্মত, কিন্তু আমাকে বলা হলো যে না, এটি হলো মুসা, মানে মুসার অনুসারী ও তার উম্মতের জামাত, কিন্তু আপনি অন্য দিগন্তে তাকান, অতঃপর তাকাতেই অন্য দিগন্তে তাকাতেই আরো একটি বিরাট জামাত দেখতে পেলাম, আমাকে বলা হলো যে এটাই হলো আপনার উম্মত, আর তাদের সঙ্গে রয়েছে এমন 70,000 লোক, ওই উম্মতের মাঝে এমন লোক রয়েছে 70,000 যারা বিনা হিসাব ও বিনা আযাবে বেহেশতে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, বিনা হিসাব আর বিনা আযাবে বেহেশতে যাবে। এই কথা বলে মসজিদে বললেন, আর মসজিদের পাশেই তো বাড়ি, তাই না, মাঝে একটা দেওয়াল, বাস মসজিদে, মসজিদ থেকে বাসায় প্রবেশ করলেন। এই কথা শুনে মনে মনে হবে না হবে না, এই 70,000 লোক কারা, কোন শ্রেণীর মানুষ 70,000 যারা বিনা হিসাবে আর বিনা আযাবে বেহেশতে যাবে। লোকেরা ওই বেহেশতি লোকদের ব্যাপারে বিভিন্ন আলোচনা শুরু করে দিল, যারা বিনা হিসাব ও আযাবে বেহেশতে পড়বে, এ যে বেহেশতে যাবে তারা কারা, তারা কারা বলতে লাগলো, আলোচনা করতে লাগলো। কেউ কেউ বললো সম্ভবত ওই লোকেরা হলো তারা যারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা, সাহাবা আল্লাহ রসুলকে দেখেছেন ইমানের অবস্থা, সাহাবা কাকে বলে, ইমানের অবস্থা আল্লাহ রসুলের সঙ্গ পাইছে পেয়েছেন এবং ইমানের অবস্থায় মারা গেছেন, তাই না? যদি বলে ইমানের অবস্থায় দেখেছেন তাহলে অন্ধরা সাহাবী নয়, তাহলে দেখা শর্ত না, দেখাটা কি সাথে সঙ্গী হওয়া শর্ত। যদি বলেন আল্লাহ আল্লাহ রসুলকে দেখলি সে সাহাবী, তার দাবু যে হলো সাহাবী, যদি বলেন যে ইমান অবস্থায় দেখলে ঠিক আছে, তাহলে ওই যে আল্লাহ রসুলের ওই যে সাহাবি যিনি ওহী লিখছিলেন, ওহী লিখতে লিখতে তারপর তার মৃত্যু হলো, তখন কবর তুলে তুলে ফেলে দিল, তাহলে সেও সাহাবি, তাই নাকি? না, কারণ সে ইমান অবস্থায় আল্লাহ রসুলের সঙ্গে ছিল ঠিকই, কিন্তু ইমান অবস্থায় মারা যায়, মুরতাদ হয়ে গেছিল। সুতরাং যে ইমান অবস্থায় আল্লাহ রসুলের সঙ্গ পাবে এবং ইমান অবস্থায় মারা যাবে সেই হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাব। কিছু লোক বললো বরং সম্ভবত ওরা হলো না না আল্লাহ রসুল সাহাবা না হলো হয়বা যারা ইসলামে জন্মগ্রহণ করেছে, কারণ সাহাবাদেরও আগে অতীত জীবনে বহু এমন কাজ ছিল যে সাহাবারাই খারাপ মনে করতেন, তা না, অনেক সাহাবী মূর্তি পূজা করেছেন, অনেক সাহাবি প্রাণ হত্যা করেছেন, মদ খেয়েছেন, ব্যভিচার করেছেন, অনেক সাহাবি নিজের কন্যা হত্যা করেছেন, বহু কাজ করেছেন, তাই না, যেগুলো ইসলামে এসে ইসলাম এসে সেগুলো কি হয়েছে, তওবা করার পর সেগুলো মাফ হয়ে গেছে, কিন্তু তারা নিজে নিজে ভয় করেছেন, যেমন নবীরা ভয় করবেন না, সিং আর সিয়া আমি এই ভুল করেছিলাম আমি এই ভুল করেছিলাম, সবাই তো ভয় থাকবে, কিন্তু আমার মনে হয় যে ওরা হবে তারা যাদের কোনো আযাব হবে না আর হিসাব হবে না, বেহেশতে যাবে সরাসরি, তারা হলো তারা যারা ইসলাম অবস্থায় জন্মগ্রহণ করেছে, যাদের আগে কোনো পাপ নেই, হতে পারে এমনও লোক হতে পারে তারা আল্লাহর সঙ্গে কখনো শরীক করেনি, আর সাহাবারা তাকে শরীক করেছেন, তাই না? আরো অনেকে বলে কিছু বললো, অনেক বলে হতে পারে এরা হতে পারে ওরা, এসব আলোচনা চলতে লাগলো। কিছু পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নিকট বের হয়ে এসে বললেন, তোমরা কি ব্যাপারে আলোচনা করছো? ওই আল্লাহ রাসূল আপনি যে বলে গেলেন সেটা তো খুলে বললেন না, আমরা আলোচনা করছি যে সেই 70,000 লোক তারা ব্যাপার খুলে বললে তিনি বললেন ওরা হলো তারা, ওরা হলো তারা, ওই 70,000 লোক কারা, হুমুল্লাযিনা লা ইয়ারকুন ওয়ালা ইস্তাগফুন ওয়ালা ইতাতায়ারুন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, বেশি গুণ না, 3টা মাত্র গুণ আছে, কি? হুমুল্লাযিনা লা ইয়ারকুন, যারা ঝাড়ফুঁক করে না, যারা যার ভোগ করে না, যার ভোগ করা যায় না জায়েজ, জায়েজ কিন্তু করে না। হুজুর আমার মাথাটা ব্যথা করে ছেড়ে দেন তো, হুজুর আমার এখানে ব্যথা করে ছেড়ে দেন, হুজুর আমার উলো জ্বর আসছে ছেড়ে দেন। কোন কোন মানুষের অভ্যেসই হলো ঝাড়ফুঁক তো দূরের কথা, তাবিজ পুরো জ্বর আসছে, সর্দি লেগেছে, ছেলে শিশুতে দুধ তুল, দুধ তোলা তো এমনিতে রোগ হয় তাই না, বাস দুধ তুলছে যাও হুজুরের কাছে তাবিজ নিয়ে এসো, তাবিজের উপরে ভরসা না, তাবিজ না, ঝাড়ফুঁক ঝাড়ফুঁক জায়েজ, আর তাবিজ তো শিরিক, ঝাড়ফুঁক জায়েজ শিরিক বললাম কিন্তু কোরআনের তাবিজ শিরিক নয়, তবু না জায়েজ তাই না, তো ঝাড়ফুঁক জায়েজ হওয়া সত্ত্বেও তারা ঝাড়ফুঁক করে না, করে না ঝাড়ফুঁক করেও না, কোন কিছুকে অশুভ লক্ষণ বলে মানে না, অশুভ লক্ষণ বলে মানে কেন কি ব্যাপার সাধারণত, হ্যাঁ আপনি রাস্তা থেকে যাচ্ছেন ডাইনোসর মায়া গেল কি বলে, আরে নকশান হবে, হ্যাঁ আপনার বাম চোখটা লাফাচ্ছে কি বলে, নকশান হবে, ঘরের চালে কাক ডাকছে লোকে কি বলে, দুধের ভাতে খাতে হবে গো কিছু মরবে, কুকুর ডাকছে রাত্রে গভীর করুণ স্বরে কুকুর ডাক না, হো করে লম্বা করে কুকুর ডাকে, এই কুকুর ডাক শুনে মহিলারা কি মনে করে বিপদ আসছে, কলেরা আসবে না হয়তো কোন মহামারী প্লেগ কিংবা মৃত্যু কেউ মরবে ইত্যাদি ইত্যাদি, অশুভ লক্ষণ বলে মানে না জানে না, তারা মনে করে না যে এটা হচ্ছে অশুভ, কোন কিছুকে অশুভ লক্ষণ বলে মানে, এখানে বহু কিছু আছে যে মানুষ অশুভ লক্ষণ বলে মানে তাই না, এরা কিন্তু কোন কিছুকে অশুভ লক্ষণ বলে মানে না তাই না, আপনি ঘর থেকে বেরিয়ে গেলেন যাচ্ছেন এক চাকরিতে, চাকরির সফল হবো, আমি ইন্টারভিউ সফল হবো, আল্লাহ দেয় তো আমার ব্যবসায় লাভ হবে, আর না দেয় তো হবে না, এ খালি হাঁড়ি কি বলে কালি হাঁড়ি আর খালি কলসি, হ্যাঁ আর টায়ার বাস্ট হয়ে গেল, কেউ পিছু ডাকলো, তারপর কাক ডাকলো, এসব সব স্বাদ কি, দুনিয়া ঘটনা অঘটনের সাথে এসব কোন স্বাদ নাই, সুতরাং এই তিনটে গুণের যারা যাদের মধ্যে থাকবে তারা যাবে বিনা হিসাবে বিনা আজাবে সঙ্গে সঙ্গে দোয়া করলেন বলে আন্তামি হোম খালাস তুমি ওদের দলভুক্ত, তখন আরেকজন সাহাবি প্রতিযোগিতা শুরু হয়ে গেল, তিনিও বলছেন যে আল্লাহ রাসুল আমার জন্য দোয়া করেন যেন আল্লাহ আমাকে ওই দলে শামিল করে নেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাবাকা কাবিহা উক্কাশা, এর মধ্যে ফার্স্ট হয়ে গেছে উক্কাশা, সুতরাং বারবার চান্স আসে না, হ্যাঁ উক্কাশা এ ব্যাপারে ফার্স্ট হয়ে গেছে, মোট কথা হলো কি যে যারা আল্লাহর উপরে ভরসা করে পরিপূর্ণ ভরসা রাখে এবং সম্পূর্ণ ভরসা রাখে তারা বিনা হিসাবে বিনা আজাবে বেহেশতে যাবে, এবার আগেই বলা হলো আমরা ভরসা করব ডাক্তারের ওষুধ খাবো তারপরে আল্লাহর উপর ভরসা করব, আগেই বলা হলো মুড বাঁধব তারপরে আল্লাহর উপর ভরসা করব, এ নয় যে চিকিৎসা না করে আল্লাহর উপর ভরসা করব, ঠিক কি না, চিকিৎসা করতে হবে, চিকিৎসার অনুমতি আছে, কিন্তু এখানে ঝাড়ফুঁকের অনুমতি থাকলেও এক শ্রেণীর মানুষের কথা বলা হচ্ছে যারা বিনা হিসাবে বেচতে যাবে, বুড়িকে কি বলা হয়েছিল, বুড়িকে বলা হয়েছিল বুড়ি দেখো তুমি যদি চাও তোমার জন্য দোয়া করবো তোমার মৃগী রোগ ওই যে হ্যাঁ মূর্ছা যাওয়া রোগ ভালো হয়ে যাবে, আর যদি চাও তো সবুর করো তোমার জন্য জান্নাত। তখন কি বললো বলি, রাসূলুল্লাহ আমি সবুর করব, আমি জান্নাত যেতে চাই, কিন্তু সমস্যা হলো কি আমি বেপর্দা হয়ে যাই, তার জন্য দোয়া করুন যেন বেপর্দা না হয়। আল্লাহ দোয়া করলেন সে বেপর্দা হতে না, তুমি এই হলো কথা, চিকিৎসা করতে হবে। চিকিৎসা না করে যদি আপনি ওষুধ না খেয়ে মারা যান তো আত্মহত্যা করা তো যায় না। ওলা তলিকু আনফুসাকুম, তাই না? ওলা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে হত্যা করো না, আত্মহত্যা করো না, আত্মহত্যা মহাপাপ। চিকিৎসা করবো এবং তারপর আল্লাহ ভরসা করবো, তাই না? এই জন্যেই আমরা দোয়া করি, দোয়াতে বলি হাজ হাবিল বাস রাব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউক, শিফা আল্লাহ ইউগাদিরু সুকমা। রোগী দেখতে গিয়ে আমরা এই দোয়া পড়ি, আল্লাহ হে মানুষের প্রতিপালক তুমি এর রোগ দূর করে দাও, ভালো করে দাও, আর শিফা দাও, একে শিফা দাও, তুমি হচ্ছে একমাত্র শাফি, শাফি কাফি, তুমি শাফি, তুমি শিফা দাতা। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন না, ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফি, আমি রোগগ্রস্ত হলে রোগ ভালো করেন কে? আল্লাহ। আল্লাহ, আমরা দোয়া করেও রোগ ভালো করতে পারি, দোয়ার মাধ্যমে, সৎকার মাধ্যমে রোগ ভালো করতে পারি। আর চিকিৎসা তো আছে, চিকিৎসার অনুমতি আছে, সুতরাং যে চিকিৎসার অনুমতি আছে, তারপরে তাবিজ নেওয়াতে অনুমতি নেই, যেখানে তাবিজ নেওয়াতে অনুমতি নেই সেই চিকিৎসা আমাদের ব্যবহার করা বৈধ নয়। সুতরাং আল্লাহর উপর ভরসা করতে বুঝতেই পারলেন। এখন আর একটা কথা শুনুন, আর একটা হাদিস, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আল্লাহর উপরে ভরসা করতেন আর তার জন্যে দোয়া করতেন। কখন দোয়া করতেন? আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকুল, তিনি দোয়া করতেন এবং বলতেন, আল্লাহুম্মা লাকা আসলামত, আল্লাহ আমি তোমার কাছে আত্মসমর্পণ করলাম। আত্মসমর্পণ মানে নিজেকে সমর্পণ করে দিলাম তোমার ইখতিয়ারভুক্ত, ওয়া বিকা আমানত, কিংবা আমি তোমার জন্য মুসলমান হলাম, আমি তোমার জন্য বিশ্বাস, তোমার উপরে বিশ্বাস করলাম, ওয়া আলাইকা তাওয়াক্কালতু, এবং তোমার উপরে ভরসা করলাম, সমস্ত কাজে তুমি আমার ভরসা, ওয়া ইলাইকা আনাবতু, আর তোমারই অভিমুখী হলাম, ওয়া বিকা খাসামতু, আর যা কিছু করি আমি শত্রুর বিরুদ্ধে ঝগড়া বিবাদ তোমার দ্বারাতেই তোমার সাহায্যেই করি। আল্লাহুম্মা আউযু বিইজ্জাতিকা, আল্লাহ তোমার ইজ্জতের ওসিলায় বলছি, ইজ্জতের ওসিলা দেওয়া যায় তাই না? যে ইজ্জত হচ্ছে গুণ, ইজ্জতের ওসিলা দেওয়া যাবে। লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া কেউ সত্য উপাস্য নেন, আনতুদিল্লানি, যে এই যে তুমি আমাকে ভ্রষ্ট করো, আল্লাহ তুমি আমাকে ভ্রষ্ট করো না, আনতাল হাই, তুমি হচ্ছে চিরঞ্জীব, আল্লাযী লা ইয়ামুত, যার কোনো মৃত্যু নেই, ওয়াল জিন্নু ওয়াল ইনসু ইয়ামুতুন, আর জিন ইনসান মারা যাবে। এদের উপর ভরসা কোনো ফায়দা নেই, ভরসা কার উপর করতে হবে? আল্লাহ। ইবনে আব্বাস রি হাদিস, তিনি বলছেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহ একটু আগে বললেন না, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, এই কালিমা, এই শব্দ, এই বাক্য কে পড়েছিলেন? কালা ইব্রাহিম আলাইহিস সালাম হিনা উলকিয়া ফিন নার, যখন তাকে আগুনে ফেলে দেওয়া হয়েছিল, কে ফেলেছিল? নমরুদ, যখন তাকে আগুনে ফেলে দিয়েছিল তখন ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেছিলেন? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, এমন কি বলা হয় যে জিবিল এসে সহযোগিতা করতে চাই, তাই না? কিন্তু ইব্রাহিম সাহেব বলছেন না, আমার জন্য আল্লাহ যথেষ্ট। আর যখন তিনি এই কথা বলেছিলেন তখন আল্লাহ কি বলেছেন? কুনি ইয়ানারু কুনি বারকাম ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি ইব্রাহিমের জন্য বার্দ হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও, ওয়া সালাম নিরাপদ, ঠান্ডা হলেই হবে না, আবার এমন ঠান্ডা হয়ে যেও না যে আবার ইব্রাহিম ঠান্ডাতেই মারা যায়, ওয়া সালামান শান্তিদায়ক, আ শান্তিদায়ক নিরাপদদায়ক ঠান্ডা হয়ে যাও। আল্লাহু আকবার, দেখছেন কি সূক্ষ্ম কথা, শুধু বার্দ বললে তো আমারও বার্দ হতে পারে। হ্যাঁ, সুতরাং ইব্রাহিম আলাইহিসসালাম কি বলেছিলেন? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন বলেছিলেন? বুখারী বলা হল না, ইন্নান নাসা তাজামাউ লাকুম ফাখশাউহুম ফাযাদাহুম ঈমানাও ওয়া ক্বালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। যখন লোকেরা বলল যে মক্কার লোকেরা, মক্কার আশেপাশে সমস্ত কাবিলারা তোমাদের বিরুদ্ধে একত্রবদ্ধ হয়েছে, একতাবদ্ধ হয়ে তোমাদের বিরুদ্ধে লড়াই করতে আসছে, তোমাদেরকে ধ্বংস করে নিশ্চিহ্ন করে, তোমার আল্লাহ নবী কি বলেছিলেন? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু, কিংবা ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন হাসবি আল্লাহু মানে এমন কি একা হলে হাসবি আল্লাহ বদর কথা হাসব যদি আপনার পরিবারের সমস্ত লোককে আপনি বলতে চান তাহলে কি বলতে হবে হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল আবু হুরায়রার হাদিস তিনি বলছেন ইয়াদখুলুল জান্নাতা আকওয়াম আফইদাতুহুম মিসলু আফইদাতিত তায়র জান্নাতে এমন কিছু লোক প্রবেশ করবে যাদের অন্তর হবে পাখির অন্তরের মতো তার মানে বলনা পাখির জান তার মানে কি নেহাত দুর্বল মানুষ আর বেশিরভাগ দুর্বল মানুষরাই কোথায় যাবে জান্নাতে যাবে দুর্বল মানুষ ধর্মান নেই মিসকিন অন্তর খুব দুর্বল এরা কোথায় যাবে জান্নাতে যাবে কারণ নিকটে অর্থ হলো এই যে তারা পাখির মতো আল্লাহর উপর নির্ভরশীল হবে তাদের অন্ত পাখির মতো মানে হচ্ছে যে তাদের তারা পাখির মতো আল্লাহর উপর নির্ভরশীল হবে আর কারো মতে অর্থ হলো যে তাদের অন্তর দুর্বল বা নরম হবে কম নরম মানুষ আর বিনয়ী মানুষরা নরম মানুষরা দুর্বল মানুষরা বেশিরভাগ জান্নাতে যাবে যে পাখির মতো অর্থ কি হলো যদি পাখির মতো মন বা পাখির উপর তো ভরসা করার অর্থ কি হলো পাখি সকালবেলায় হাদিসে আছে আছে অসম্ভবত সামনে আসবে যে লাও আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলা আল্লাহ হাসবা তাওয়াক্কুলে লারুজিকতুম কামা তুরজাকু তাইরু তোমরা যদি সত্যপক্ষে আল্লাহর উপরে ভরসা রাখো যথার্থভাবে আল্লাহর উপরে ভরসা রাখো তোমাদেরকে রুজি দান করা হবে যেমন পাখিকে রুজি দান করা হয় সে সন্ধ্যাবেলায় ভর পেটে বাসায় ফিরে আসে এই হলো পাখির ভরসা পাখির ভরসা এই নয় যে খালি পেটে বাসাতেই বসে থাকবো আল্লাহ রুজি দিলে হাঁ করলে চলে আসবে না না না বের হয়ে যায় বের হয় অনুসন্ধান করে খোঁজাখুঁজি করে এবং সে রুজি পায় তারপরে সন্ধ্যাবেলায় ঘর পেটে এসে বাসায় আশ্রয় নেয় এ হলো কি পাখির মতো ভরসা মানুষকে এরকমই ভরসা করা উচিত মানুষকে আল্লাহর উপর ভরসা করতে কি হবে নিজে মেহনত করতে হবে আল্লাহ তাআলা বলেননি যে তোমরা সুবহানাল্লাহ করো খানকায় বসে থাকো কিংবা মসজিদে বসে থাকো টুপি লাগিয়ে মসজিদে তসবি করো না না না না নামাজ পড়ে শুধু বসে থাকো সুবহান আল্লাহ আল্লাহ আল্লাহ করো না না তার বলে কি বলে ফাইদা কদিয়াতিস সালাত ফানতাশিরু ফিল আরদ ওয়া তাগু মিন ফাদলিল্লাহ তবে হ্যাঁ ওয়াজকুরুল্লাহ কাসীরা যখন নামাজ শেষ হয়ে যাবে বেরিয়ে যাও জমিনের মুখে ছড়িয়ে পড়ো আর আল্লাহর অনুগ্রহ অনুসন্ধান করো আল্লাহর রুজি অনুসন্ধান করো তবে হ্যাঁ আল্লাহকে বেশি বেশি স্মরণ করো কারণ রুজির চাবিকাঠি কার কাছে যতই চাও যত বড়ই ব্যবসা হোক আর যত বড়ই চাকরি হোক খবরদার চাকরির উপরে ভরসা করো না চাকরির মায়া আর মেঘের ছায়া আকাশে কাল নেই তাই না হঠাৎ করে কাল খোঁজ লেগে গেল এমন একটা কাজ হয়ে গেল যে সরকার তোমাকে চাকরি থেকে বাদ করে দিল হতে পারে মেঘের ছায়া বিশেষ করে আমাদের মতো লোকদের বিদেশি চাকরি এই মেঘের ছায়া হঠাৎ করে কাল যে কি হবে বলাই যায় নতুন নতুন আইন নতুন নতুন না কত রকমের সুতরাং এর উপর ভরসা নেই ভরসা করতে হলে কাগজ করতে হবে রুজির জন্য আল্লাহর উপর ভরসা করতে হবে জমির চাষ আপনার জমি আছে 50-80 বিঘে জমি আছে সে জমির উপর ভরসা জমির উপর ভরসা হলে হবে অফিস জামা ইরিজ কুকুম মামা তুয়াদুন আসমান কোথায় রুজি আছে আমাদের মাটিতে নেই জমিতে রুজি নেই আকাশে রুজি আছে আকাশে রুজি আছে মানে কারাতে আল্লাহ তা আছে কিন্তু আল্লাহ তালা আকাশের সঙ্গে সম্পৃক্ত করেছেন রুজিকে রুজি কোথায় আছে আসমানে আছে কেন আসমানের দুটো জিনিস রুজি সৃষ্টি করে আল্লাহ তালা কারণ দিয়ে আল্লাহ তালা কারো সাহায্যে রুজিতে পাঠিয়ে দেন আকাশে আসমানে এমন দুটো জিনিস আছে তোমরা জানো যে সেই দুটো জিনিস না হলে তোমাদের রুজি হবে না উৎপাদন হবে না কি প্রথম হচ্ছে সূর্য আর সূর্যই হলো মেন সূর্যের জন্যই মেঘ হয় সূর্য যদি না থাকতো মেঘ হতো পানি সূর্যের তাপে পানি কি হয়? বাষ্প হয়। সেই বাষ্প আকাশে উড়ে গিয়ে মেঘ হয়, সেই মেঘ উড়ে এসে তোমাদেরকে বৃষ্টি দান করে, তারপর বীজ অঙ্কুরিত হয়, আর বীজ অঙ্কুরিত কে করে? দেখছো তোমাদের চাষ করছো, পাগলের মতো বীজ গুলোকে ছড়িয়ে দিচ্ছ, চাষ কি তোমরা করো না আমরা আমি করি? চাষ তোমরা করো না আমি করি? আমি চাষ করি। আফারাই তুমুর মা আল্লাযী তাশরাবুন, যে পানি তোমরা খাচ্ছো, এই পানি দেখেছ? আনতুম আনজালতুমুহু মিনাল মুজন আম নাহনুল মুনজিলুন, আকাশ থেকে তোমরাই বর্ষণ করেছো না আমি করি? হায় হায় হায়। আফারাই তুমুর নার আল্লাতী তুরুন, যে আগুন তোমরা জ্বালাচ্ছো, আরে আগুন না থাকলে কি হতো? কত কি থেকে বঞ্চিত হতে আগুন। এই আগুন সৃষ্টিকর্তাকে আল্লাহ তাআলা, আমি আমি, সুতরাং ভরসা কার উপরে করতে হবে? আল্লাহর উপরে করতে হবে। তবে হ্যাঁ, কাজ করে যেতে হবে, কাজ করো আর তার সাথে আল্লাহর উপরে ভরসা করো। এবারে অন্য এক হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক যুদ্ধে নাজদের, নাজদ কাকে বলে? নাজদ কাকে বলে? প্লেনের উপর বসে আছে, এত নিচু জায়গা, উঁচু জায়গাকে নাজদ বলা হয়, উঁচু এলাকাকে নাজদ বলা হয়। মক্কা মদিনার তুলনায় এরিয়া এরিয়া উঁচুতে বলে একে কি বলা হয়? আব্দুল ওয়াহাব নাজদি বলে না, নাজদি, এই নাজদ থেকে। আর একটা নাজদ আছে ইরাকে, ইরাকের নাজদ। আল্লাহ নবী